এবং যৌন চাহিদা থেকে বিরত থাকার নাম রোজা না। চোখকে গোনা থেকে বিরত রাখা, জিহ্বাকে গোনা থেকে বিরত রাখা, কানকে গোনা থেকে বিরত রাখা, দিমাগ ব্রেনকে আরেকজনের ক্ষতি করা থেকে, বুদ্ধি করা থেকে বিরত রাখা, অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখার নাম হলো রোজা। মুক্তির আসরের পর কিছু সময় যদি আমরা অতিবাহিত করি, কাটাই এই সমস্ত গোনা থেকে, তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বিরত রইল, এইটুক সময় তো আমাদের রোজাটা পরিপূর্ণ হলো। আল্লাহ তাআলা যে আমাদের কিছু সময় কাটাবার তৌফিক দিয়েছেন এভাবে, এজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল সূরাতুন নিসার 19 নম্বর আয়াত আজকের আলোচ্য বিষয়। আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে সম্বোধন করে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য এটা জায়েজ হবে না যে তোমরা জোর করে কোনো মহিলার মিরাস উত্তরাধিকারী আদায় করবে জোর করে, এবং কোনো মহিলাকে আটকাই রাখবে এজন্য যে তাকে যে দেনমোহর হিসাবে যেটা দিয়েছিলে, দেনমোহর হিসাবে যেটা দিয়েছিলে সেটা তোমরা উসুল করে নিবে এজন্য তাদেরকে আটকায় রাখবে, এটা তোমাদের জন্য জায়েজ হবে না। তাদের সাথে তোমরা সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। তবে একথা মনে রেখো, যদি কোনো মহিলা তোমাদের কাছে খারাপ লাগে, স্ত্রী হিসেবে গ্রহণ করেছো কিন্তু এখন সব দিক ভালো লাগতেছে না, যদি খারাপ লাগে তাহলে হয়তো আল্লাহ তাআলা তোমাদের এটার মধ্যে কল্যাণ রেখে দিয়েছে, কোনো না কোনো দিক থেকে আল্লাহ তাআলা তোমাদের জন্য এর মধ্যে কল্যাণ দিয়ে রাখবে। এই হলো আয়াতের তরজমা। সূরা নিসার ধারাবাহিক আলোচনা চলতেছিল দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এই বিষয় সম্পর্কে গত আয়াতগুলো ছিল। যদি কোনো মহিলা অপকর্ম করে তাহলে তার ব্যাপারে কি হবে, সে যদি সত্যিকারে তওবা করে, গোড়া থেকে ফিরে আসে, আর তওবার জন্য যে শর্তগুলো গিয়েছিল গত সপ্তাহে সেই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে সেই মহিলাকে সুন্দর মতো বরণ করে নেওয়া, গ্রহণ করে নেওয়া, সেটা ছিল আজকের আয়াতের মধ্যে। জাহিলি যুগে প্রাক ইসলামের পূর্বে যে সমস্ত অন ইসলামিক কাজগুলো ছিল, বর্বরতা ছিল, সেগুলোর একটা উল্লেখ করে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছে। আয়াতটা অবতীর্ণ হয়েছে একটা নির্দিষ্ট কারণকে সামনে দিয়ে, যাকে শানে নুজুল বলা হয় আয়াতের, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু কায়েস, লোকটার নাম আবু কায়েস, আবু কায়েস নামক এক ব্যক্তি ইন্তেকাল করে। তার স্ত্রীর নাম ছিল কবিতা। এই কবিতা সে স্বামী মারা যাওয়ার পরে স্বামীর যে সম্পত্তি ভাগে পেয়েছে এবং স্বামী যে দেনমোহর দিয়েছিল সেটা সে তার মালিকানাধীন। এখন ইসলামী আইন অনুপাতে ইদ্দত 4 মাস 10 দিন স্বামীর ঘরে থাকার পর সে অন্যত্র বিবাহ করতে পারবে। যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় সে এই সম্পদের পরিপূর্ণভাবে মালিক, এই সম্পদে কেউ অনধিকার চর্চা হস্তক্ষেপ করতে পারবে না, এটা ছিল ইসলামের বিধান। কিন্তু আবু কায়েসের ছেলে, আর এক ঘরের ছেলে, কবিসের সব ছেলে, তার নাম ছিল কায়েস। কায়েস জাহেলি যুগের যে নিয়ম, সে নিয়ম সে অবলম্বন করে তার সৎমাকে আটকায় রাখার চেষ্টা করলো, যাতে এই সৎমা সম্পদ নিয়ে অন্য কোথাও না দিতে পারে। কায়েসও তার বাপের থেকে সম্পদ পেয়েছিল, কিন্তু মায়ের সৎমায়ের সম্পদ থেকে সে কিছু নেওয়ার জন্য তার মাকে আটকায় রাখে। কিভাবে আটকায় রাখে? জাহেলি যুগের নিয়ম ছিল, ইসলামের আগে যে কত বর্বরতা ছিল, একটা শুধু বলা যাবে, দুইটা বলা যাবে, একাধিক বলা যাবে না, এত বর্বরতা ছিল। এখন মানুষ শুনলে আশ্চর্য হবে, যদি কোনো মহিলা মারা যায় তো ওই মহিলার কোনো আত্মীয় স্বজনের মধ্যে কোনো পুরুষ যদি তার একটা কাপড় ওই মহিলার বাড়িতে তারাই দিয়ে আসতো, তাহলে এই মহিলা আর অন্য কোনো যাইতে পারবে না, এর অধীনেই থাকতে হবে। আয়েস সে তার একটা জামা তার সৎমা কাদিসার ঘরের উপর টানাই দেওয়া, টানাই দেওয়ার অর্থ হলো যে এই সৎমা অন্য কোথাও যাইতে পারত না, এই কায়েসের ঘরে থাকতে হবে, কায়েস জোর করে তার থেকে বিরাজ নেবে। এখন কবিতা সে অন্যত্র বিবাহ জীবন আবদ্ধ হতে চায়, ইসলাম এটা অনুমতি দিয়ে, যদি আমাদের সমাজে এটা এখনো ভিন্নার চোখে দেখা হয়, স্বামী মারা গেছে অল্প বয়সে, স্ত্রীর এখনো যৌন চাহিদা রয়েছে, এখন স্ত্রীকে যদি অন্যত্র বিবাহের অনুমতি না দেওয়া হয় তাহলে তার শারীরিক চাহিদা, আর্থিক চাহিদা কে দেখাবে? ইসলামের জন্য অনুমতি দিয়ে যদি উপযুক্ত বয়স থাকে। তা এই কবিতা সে অন্যত্র বিবাহ বন্ধনে যাইতে পারতেছে না, আয়েস তার থেকে মিরাজ নেমে সে আসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে কবিতা অভিযোগ করলো যে আল্লাহ রসুল আমার সব ছেলে সে আমাকে এই ঘর থেকে বের হওয়ার রাস্তা দিচ্ছে না, বন্ধ করে রাখছে এইভাবে, জাহেলি যুগের নিয়ম না মানলে তো আমি সমাপ্ত হয়ে যাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অপেক্ষা করো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করবে। কবিতা আল্লাহ রসুলের কাছে এই অভিযোগ করে বাড়ি ফিরতে না ফিরতেই জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম এই আয়াত অবতীর্ণ করে হুকুম দিয়ে দিলেন যে কোনো ইমানদারদের জন্য জায়েজ হবে না কোনো মহিলাকে আটকায় রাখবে তার থেকে নিরাপদ পাওয়ার আশায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েস এবং কবিসাকে দুজনকে ডেকে এনে বললেন যে কবিসা স্বাধীন, কায়েসের যে অংশ পাশের থেকে নিয়েছে এটাই তার অংশ, সে আর মা যদি অন্যত্র বিবাহ হয়ে যায় সৎ মা সে আর এই মায়ের থেকে কোনো কিছু পাবে না। এই হলো আয়াতের প্রথম অংশ যে আল্লাহ তাআলা বলে দিলেন ইমানদারদের জন্য জায়েজ নাই কোনো মহিলাকে আটকায় রেখে তার থেকে জোরপূর্বক মিরাস নেওয়ার জন্য তাকে তার ঘরের মধ্যে সমাজের মধ্যে আটকায় রাখবে সে যেন অন্যত্র না যেতে পারে। আমাদের সমাজও অল্প বয়সে হয়তো ভাই বা ছেলে বা আত্মীয়স্বজন মারা গেছে, এখন ওই মহিলা দেনমোহর নিয়েছিল এবং মিরাস হিসাবে পেয়েছে, এখন তো সে স্বাধীন, এই সম্পত্তি অন্যত্র সে যাইতে পারবে। এখন তার শ্বশুর হোক আত্মীয়স্বজন হোক তারা চায় না যে এই পুত্রবধূ সম্পদ নিয়ে আরো জায়গায় চলে যায়, তাহলে যে সম্পদের ক্ষেত্রে তাকে স্বাধীনতা দেওয়া হলো না, সম্পদের ক্ষেত্রে সে যতটুকু প্রাপ্য এতটুকুর ক্ষেত্রে সে স্বাধীন, অন্য তো এটার অধিকার রাখে না। আয়াতের প্রথম অংশ। দ্বিতীয় অংশ যে তোমরা কোনো মহিলাকে আটকাই দিও না, কি জন্য, যে মহিলাকে যে তোমরা দেনমোহর দিয়েছো সে দেনমোহর উসুল করার জন্য সেই মহিলাকে তোমরা আটকায় রাখবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে বলেছেন যে জাহেলি যুগে এমন ছিল যে দাম্পত্য জীবন সুখী হচ্ছে না, সুন্দর হচ্ছে না, এখন এই স্ত্রীকে ছেড়ে দিবি, স্ত্রীকে তো ছেড়ে দিবে কিন্তু স্ত্রীকে যে বিবাহ মোহর হিসেবে দিয়েছিল সে মোহর যেন সে নিয়ে যেতে না পারে এই জন্য তাকে আটকায় রাখে যে যদি তুমি মোহর আমাকে দাও তাহলে তোমাকে যাইতে দিব, আর মোহর না দিলে তোমাকে যাইতে দিব না। নাউজুবিল্লাহ, মোহর দেওয়ার স্বামীর উপর ফরজ, নগদে দিক অথবা বাকি দিদি, এই মোহর যখন স্ত্রীর কাছে চলে যাবে স্ত্রী এটার মালিক স্বাধীন, স্ত্রী এই সম্পদের ক্ষেত্রে স্বামীর কোনো অধিকার নাই। আমাদের সমাজে তো আছে মাপ চাই বাসর রাত্রে বলছিলাম এক সময় বাসর রাত্রে মাপ চাই মানে কাপড় উঠে গেল অথবা দিয়ে দেওয়ার পরে বিভিন্ন ছল বাহানা করে সেটা স্বামীর হাতে নিয়ে এর চেষ্টা করে, এটা যায়। হ্যাঁ, স্বামী যদি আমানত দেওয়া হয় স্ত্রীকে হজে নিবে, স্ত্রী কোনো এসেই সম্পদ করে দিবে, কোনো কিছু একটা করে দিবে, তখন যদি স্বামী আমানত হিসেবে স্ত্রীটা নিতে চায় তখন তো এটা ভালো দিক, কারণ সে তো এটা এটাকে বিনিয়োগ করে স্ত্রী কোনো কিছু লাভবান করবে এই বুদ্ধি হয়তো তাদের থাকবে না। এই ক্ষেত্রে যদি স্বামী তার আন্তরিক হয়ে নেয় তাহলে ঠিক আছে, কিন্তু স্বামী দিয়ে যদি আবার বাহানা দিয়ে নিতে চায় তাহলে আয়াতের দ্বিতীয় অংশের লক্ষ্য উদ্দেশ্য স্ত্রীদেরকে আটকাই রেখো না তাদের যেটা দিয়েছে এটা নেওয়ার জন্য। কারণ আল্লাহ তাআলা আয়াতের এরপরের অংশে বলতেছে যে তুমি তোমার স্ত্রীকে মনে করতেছ খারাপ, কোন একটা দিক থেকে তুমি মনে করতেছ খারাপ, কিন্তু হয়তো আল্লাহ তাআলা এই স্ত্রীর মধ্যে তোমার জন্য কোনো না কোনো কল্যাণ দেখে দিয়েছে। একটা মানুষের সব দিক ভালো পাওয়া যায় না, আবেগের বশবর্তী হয়ে প্রেম ভালোবাসার দাবি করে ছুটতে দিয়ে কর, ইসলাম বিবাহের দায়িত্ব দিয়েছিল অভিভাবককে, যুবক ভাইরা ভালো কাজ মনে রাখে অভিবাহিত ভাইরা, ইসলাম বিবাহের অধিকার দিয়েছে বাপ মাকে অভিভাবককে, কারণ অভিভাবক চিন্তা করতে গেলে সব দিক দেখবে, বংশ দেখবে, সামাজিকতা দেখবে, শিক্ষা দেখবে, সৌন্দর্য দেখবে, তাদের সব দিক দেখবে, কিন্তু যুবক যুবতী যখন বিবাহ দিকে অগ্রসর হবে তখন কিছুই তার দেখা লাগবে না, মোবাইলে একটা সুন্দর অভিনয় করতে পারে একটাই তার জন্য যথেষ্ট, আর যদি গায়েরটা আমরা সুন্দর হয় তাহলে আরো ভালো, আর অন্য কিছু দেখারই দরকার। এরপরে অ্যাসিড মারামারি, এরপরে আত্মহত্যা, এরপর দুদিন একসাথে, ইসলাম এই অনুমতি দেয়, ইসলাম অনুমতি দেয় বিবাহের দায়িত্ব হলো অভিভাবক, হ্যাঁ অনুমতি দেবে, মেয়ের থেকে অনুমতি দেবে, ছেলের থেকে অনুমতি দেবে, কিন্তু মূল বিবাহের দায়িত্ব হলো বাপ মা গার্জিয়ান গার্ডিয়ান যারা হবে এদের দায়িত্ব হলো বিবাহ, কারণ এরা সব দিক দেখবে, এদের মধ্যে কোনো আবেগ কাজ করবে না, যে ব্যক্তি ক্ষুধার্ত থাকে তার সামনে খানা আনলে ওই খানা বাদ বেচার করার মতো সুযোগ তার থাকে না, খানা পাইলেই খেয়ে ফেলে। কিন্তু যে ব্যক্তি ক্ষুধার্ত না, তার সামনে খানা আসলে সে দেখবে এটা কার খানা, কি খানা আইডি ইত্যাদি। অভিভাবক হলে এমন এক ব্যক্তি তার ভিতরে এত আবেগ কাজ করে না, সে শান্ত মাথায় স্থির চিত্তে সে চিন্তা করবে। আর যুবক যুবতীরা, তার তো একজন আমাদের এক আত্মীয় বলতেছে যে আমার মা যে জায়গায় যায় সে জায়গায় মেয়ে পছন্দ দেয়, কারণ আমার মা একজন বৌমা লাগবে খুব তাড়াতাড়ি, এই জন্য যে জায়গা যাচ্ছে সে জায়গায় আমার মা মেয়েটা পছন্দ হয়ে যাবে, কিন্তু আমার আব্বা তো পছন্দ করে। এই যে বাপ যে পছন্দ করতেছে না, বাপ সব দিক চিন্তা করতেছে, বাপ ভালো মন্দ বংশ সব কিছু দেখতেছে, কিন্তু একজন যুবক যখন অবৈধ ভালোবাসা, যৌবনের চাহিদা, আবেগ ইত্যাদি যখন তার সামনে চলে আসে, তখন চতুর্দিক দেখার তার যোগ্যতা থাকে না, চতুর্দিক সে দেখে না। এই জন্য ইসলাম হুকুম দিয়েছে যে বিবাহ দায়িত্ব হলো অভিভাবকের। যেটা বলতেছি যে আবেগের বশীভূত হয়ে বিবাহ বন্ধন আবদ্ধ হয় বা কোনো একটা কারণে বিবাহ হয়ে যায়, হয়ে যাওয়ার পরে এখন আস্তে আস্তে তার অসুন্দর দিকগুলো সামনে আসে, তার চরিত্র খারাপ, তার বংশ খারাপ, তার মন মানসিকতা ছোট বোনের মানুষ, সে শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করতে পারে না, ইত্যাদি দিক যখন সামনে আসে তখন দুইজনের মাঝে ফাটল ধরা শুরু হয়, আগের ভালোবাসার মাঝে অবনতি ঘটে। ইসলাম এটা বলে দিয়েছে যে তোমার অভিভাবক আত্মীয় স্বজন মিলে যে বিবাহ দিয়ে দিয়েছে, বিবাহ দিয়ে দেওয়ার পরে যদি কোনো দিক তোমার কাছে খারাপ লাগে, তুমি এই দিকটাকে মূল না দেখে তুমি ভালো দিকগুলো দেখো, হতে পারে আল্লাহ তাআলা এর মধ্যে তোমার জন্য ভালো রেখে দিয়েছে। আমাদের একজন আল্লাহওয়ালা বদর করছিলেন, এই সিলসিলার লাইনে বড় বদর, মিয়াজি নূর মোহাম্মদ জানজা নবী রহমতুল্লাহ, এই বদরিলের যে পীর সাহেব ছিলেন কোনো পীর, পীর সাহেবের জন্য একটা লাইন সূত্র লাগে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র সূত্র লাগে, ওই বদরকে সেই সূত্রের একজন, এত বড় উচ্চ স্তরের বদর্গ। এই বদর্গের বিধি ছিল বদমেজাজি, খারাপ চরিত্রের, স্বামীর সাথে একটু ভালো ব্যবহার করত না, আর বদর্গের মধ্যে ছিল স্বভাব ধৈর্য, চরিত্র ছিল খুব ভালো ধৈর্য। একবার মরিদ গেছে, যার পরে আওয়াজ দিয়েছে বাসায় যে আমাদের হুজুর কোথায়, সাহেব কোথায়, পীর সাহেব কোথায়। ভিতর থেকে আওয়াজ আছে, পীর সাহেব আবার কে? তো বলে যে অমুক, ঠিক আছে যে দেখো গে সে জঙ্গলে লাকড়ি কাটতে গেছে, কাঠ কাটতে গেছে। আরে বিশ্বের মানুষ আমাদের এত বড় হুজুর লাকড়ি কাটতে গেছে, গেছে খোঁজে, যায় দেখে মাকলুক জীব জানোয়ার তার অধীনে, জীব জানোয়ার তার অধীনস্থ, বাকি কিছু বলতেছে না, সে বাকের আশপাশ দিয়ে লাকড়ি কাটতেছে। আশ্বাস ধরে মরিদ জিজ্ঞেস করেছে, হুজুর আপনার এত বড় হুজুর সব কিছু আপনার কথা শোনে, কিন্তু ঘর যে আপনার কথা শোনে না এমন কেন? তখন ওই বুজুর্গ বলছে, দেখ এই ঘর যে আমার সাথে দুর্ব্যবহার করে, আমার সাথে খারাপ আচরণ করে, আমি এটাকে ধৈর্য ধারণ করি, এই ধৈর্য ধারণ করতে আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দান করেছে। একটা চরিত্র হইতে পারে খারাপ, দুইটা চরিত্র হইতে পারে খারাপ, সব চরিত্র আর খারাপ না। আমি যদি সব চরিত্র আর একজন ভালো মানুষ চাই দুনিয়াতে পাবো না কাউকে। সুতরাং যাকে নিয়ে আমি সংসার করতেছি তার ষোলো আনা যে আমার পরিপূর্ণ হইতে হবে, এটা দুনিয়াতে কোথাও সম্ভব না, হবেও না। যেটা আছে ওটার মন্দ দিকটা বাদ দিয়ে ভালো দিকটা দেখলে আমার জন্য সহজ। আয়াতেই শিক্ষা দিচ্ছে যে যেটাকে তুমি অপছন্দ করতেছো, খারাপ মনে করতেছো, হতে পারে ওইটার মধ্যে আল্লাহ তাআলা তোমার জন্য কল্যাণ ভালো কিছু রেখে দিয়েছে। তো ওই আল্লাহওয়ালা বুজুর করে ওই মুরিদ বলে যে হুজুর বাদ দিয়ে দিলে হয়, এই স্থিতি রাখার কি দরকার, আমাদের সমাজে এটা হয়। তখন আল্লাহওয়ালা বুজুর বলে, দেখ আমি যদি ওরা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলে সে আর এক সংসারে যাবে, ওই সংসারে গেলে ওই স্বামীর সাথে দুর্ব্যবহার করবে, ওই স্বামী হয়তো আমার মতো সহ্য করতে পারবে না, তখন সংসারে অশান্তি পাবে, তখন ওই লোকটা এই এক স্ত্রীর জন্য অশান্তিতে পড়বে। আর যদি বিবাহ না হয়, বাপ ভাইয়ের বাড়িতে যদি থাকে, তাহলে তার বাপ ভাইকে অনেক কষ্ট দিবে, এত মানুষের কষ্ট দেওয়া চাই যে আমার একলা কষ্ট দিচ্ছে, আমি সকল করতে দিলে আমার তো লাভ। একদিন এই আল্লাহওয়ালা বদল ওরা জীবনীতে আসেন, তারিখে মাসায় একটি চিত্রাবক কিতাবে আছে ঘটনা, একদিন ওই বিবিরে বলে যে দেখ তুই কত হতবান, আমার থেকে এত দূর দূর থেকে মানুষ এসে জিকির আজগার শিখে বুজুর্গ হয়ে যায়, আর তুই আমার অধীনে থাকে, তুই আমলও করিস না, কিছু করিস না, তুই এইভাবে তখন বাঁকাই থেকে গেলি। বিবি উত্তর দেয়, যে হতভাগা আমি না আপনি, দুর্ভাগা আপনার না আমার। ঠিক আছে, আমার মতো খারাপ মহিলা আমার সত্ত্বেও আপনার মতো একজন ভালো স্বামী আমি পাইছি, তো ভাগ্য ভালো তো আমার। আপনি এত বড় বুজুর্গ মানুষ মানলাম, ঠিক আছে, এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও আমার মতো এমন একজন পাকা স্ত্রী পাইছেন, বক্র স্ত্রী পাইছেন, তো কপাল খারাপ তো আপনার। এই যে দুনিয়ায় চলতে গেলে সব জায়গা আপনি ভালো পাবেন না, আপনি চাকরি করেন আপনার স্যারকে আপনি পরিপূর্ণ ভাষা পাবেন না, অধীনস্থ লোকের আপনি পরিপূর্ণ ভাষা পাবেন না, আপনি ব্যবসা করেন আপনার অন্যান্য সাথীদেরকে আপনি পরিপূর্ণ ভাষা পাবেন না, যেগুলো সহনীয় সেগুলো সহ্য করে যদি আপনি চলতে পারেন তাহলে আপনার ভালো দিকটা আপনার জন্য বেশি অপেক্ষা করবে। আর আমাদের সমাজে যে রোগটা আছে, ও রোগটা আছে হলো দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরের অধিকার লক্ষ্য করে না, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরের যে অধিকার এটা মানুষ লক্ষ্য করে না, নিজের যে দাবিটা সেই দাবিটা আদায়ের জন্য তৎপর থাকে। ইসলাম বলেছে যে অন্যের যে হক আছে অধিকার আছে তার দিকে লক্ষ্য করা। আমরা একটু চিন্তা করে দেখি, অফিস থেকে আমরা আসি, ব্যবসা থেকে চাকরি থেকে কষ্ট করে আসি, বিবিরা লম্বা সময় সন্তান লালন পালন ঘর গোজগার সংসারে সবকিছু করার পর এত কষ্টের সাথে ইফতারি খানা বানায় আমাদের সামনে দেয়, এই যে কষ্টটা করছে ইফতারি খানা খাওয়ার সময় যদি আমি তাকে ডেকে নিয়ে আমার সাথে সুন্দর করে এক প্লেট হোক ভিন্ন প্লেটের সামনে আদর করে যদি আমরা একসাথে খানা খাই তাহলে তো তাকে একটু মূল্যায়ন করা হলো, কিন্তু এ জায়গায় কি হবে? আজকে ইফতারিতে মনে করেন চেষ্টা করতে পারি নাই, সোলাতে লবণ দিতে ভুলে গেছি, অথবা পিয়াজতে লবণ দিতে বলে গেছে, এক কামড় দিয়েই তো ইফতারি তো বাচ্চা এখন ইফতারি থেকে ধরবে কি বানাইছে এটা, এত টাকা ছোলা তুমি নষ্ট করে, সে তো ইচ্ছা করে করি না, ইচ্ছা করলে সে কখনো এটা করতো না, করি না। এই যে ভুলগুলো আছে এই ভুলগুলো যদি মানুষ স্বাভাবিক ভাবে দেখে, এক মহিলা আর এক মহিলাকে উপদেশ দিচ্ছে, এক হুজুরের কাছ থেকে হাসির গল্প শুনছিলাম, আর এক মহিলাকে উপদেশ দিচ্ছে যে বউ আমার স্বামী খুব মারে আমাকে, তাহলে যে ঠিক আছে একটা ওষুধ আছে, কি ওষুধ আছে, এইবার আমাদের মসজিদে জামাত আসলে জামাতের ছেড়ে তোর স্বামীকে পাঠাই দিস। আবার অপর মহিলা জিজ্ঞেস করে যে কে, সেটা আমার স্বামী এইভাবে তরকারিতে লবণ কম দিয়েছিল খুব মারত, কিন্তু একবার পাকিস্তান থেকে জামাত আসলো, এই জামাতালা আমাদের বাসায় আসলো, আসলে আমি একটু বললাম যাও তিল্লা দাদা তিন চেল্লা দিয়ে আসার পর আমার স্বামী এত ভালো হয়েছে লবণ দি না না দি তরকারি না দিলেও কিছু পায় না। এই যে যদি আমার চরিত্রটা একটু সহনীয় হয়ে যায় সবার মতো হয়ে যায় আমি যদি ভালো হয়ে যাই আমার দিদি অটোমেটিক্যালি ভালো পাবো, আমি যদি আমার চরিত্রটাকে না দেখে আরেকজনের চরিত্রকে সংশোধন ঠিক করতে যাই সেটা ঠিক হবে না, অশান্তি পাবে, আরো যে কষ্টটা আছে সেই কষ্টটা বললাম। আল্লাহ তাআলা কোরআনে কারীম যেটা বলতেছেন, ফাআসা আন তাকরাহু শাইআন, এটাকে তুমি অপছন্দ করতেছো, এটাকে তুমি খারাপ মনে করতেছো, ওয়া জাআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ তাআলা এটার মধ্যে তোমার জন্য খায়রান কল্যাণ রেখে দিয়েছে। দুনিয়ার যা কিছু আমি দেখবো না কেন যেখানে আমি খারাপ দেখবো সেটাকে আমার জন্য কল্যাণ আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আসমানে থানবি রহমাতুল্লাহ আলাইহি, আসমানে থানবি রহমাতুল্লাহ আলাইহি লিখতেন এক কিতাবে, এক লোক ট্রেনে সফর করবে, ট্রেনে সফর করতে যে স্টেশনে যে দেখছে ট্রেন আসার অনেক বাকি আছে, অনেক বাকি আছে, এখন স্টেশন মাস্টারে বলতেছে দাদা আমি একটু ঘুমাচ্ছি ট্রেন আসতে আপনি আমাকে জাগাই দিয়ে, ওই লোকটা বিশ্রামগারে ওয়েটিং রুমে যে সে আরাম করতে আরাম করতে করতে ঘুমায় গেছে, ইতিমধ্যে ট্রেন এসে চলে গেছে, ট্রেন এসে যখন চলে গেছে তখন ওরা ঘুম পাক, ঘুম ভাঙার পর এখন উনি স্টেশন মাস্টারের কাছে যে খুব রাগারাগি করতেছে, হ্যাঁ আমার এত জরুরি সফর ছিল দরকার ছিল অমুক জায়গা যাওয়া আপনি আমাকে জাগালেন না, খুব রাগারাগি করতেছে, ইতিমধ্যে ওই সামনের স্টেশন থেকে সংবাদ আসছে যে ট্রেন মাঝপথে যে অ্যাক্সিডেন্ট করছে অনেক মানুষ মারা গেছে, এই সাথে এই জায়গা দাঁড়াই থেকেই ওই লোকটা বুঝবে দাদা আপনি ঠিক করেছেন, এর আগে কিন্তু বকা দেবে, এর আগে স্টেশন মাস্টারে বকা দেবে, এখন সাথে সাথে উপস্থিত হয়ে যাচ্ছে এবার দাদা আপনি ঠিক করেছেন আমার যদি জাগাতেন আর যদি আমি টেনে যাইতাম তাহলে আমিও তো লাভ হয়ে যেতাম। আল্লাহ তাআলার বিধান হলো যে সামনে যা কিছু আছে বিশেষ করে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ক্ষেত্রে যে টিভি আমার কাছে আছে আল্লাহ তাআলা এটা আমাকে দিয়ে দিয়েছে, তার খারাপ গুলো না দেখে ভালো গুণগুলো দেখে খারাপ গুলো সহনীয় হলে সহন করি, হেকমতের সাথে সংশোধন করতে পারলে সংশোধন করি, তাই না হলে সফর করি আল্লাহ তাআলা বিনিময় দিবে, এটাকে যদি আমি সংশোধন করতে চাই, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন পাকা হাড় দ্বারা তৈরি করা হয়েছে, এই হাড়কে আমি সোজা করতে পারবো না। আর যে কোনো জিনিস দেখার দিক দুইটা, দেখার দিক দুইটা, একটা হলো ভালো দিকরে ভালো বলা, এটা একটা উত্তম গুণ। আর একটা হলো ভালো দিকরে ভালো নাই বলা, মানুষকে অনুৎসাহিত করা। একজন মানুষ আপনার জন্য খুব বেশি কষ্ট করলো, এখন আপনি যদি তাকে একটু শুকরিয়া জানান, মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ অনেক কষ্ট হয়েছে, তাহলে সে তো মনে থেকে খুশি হবে। সমাজে এক শ্রেণীর মানুষ আছে নিজের অধিকারটা নেওয়ার জন্য এত বেশি তৎপর, তার থেকে তাকাতে বিন্দুমাত্র লক্ষ্য পায় না। আমাদের যে শেখ আফ্রিকার আমাদের বিশ্বের দেখা আসেন, হুজুর হাসির গল্প কায় আমাদের এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে, কাজে বিবির মাঝে মাঝে তারিফ করতে হয়। বিবিদেরকে মাঝে মাঝে তাদের গুণ, তাদের বিভিন্ন আমলের, বিভিন্ন কাজকর্মের প্রশংসা করতে হয়, তাহলে খুশি হয়। সেখানে আবার স্থানকাল পাত্র আছে, স্থানকাল পাত্র বুঝে প্রশংসা করতে হয়। আবার অপত্রে করলে কিন্তু আবার অশান্তি পাবে। হযরত উদাহরণ দেয় যে এই ওয়াসনার পর এক স্বামী যে বাসায় গেছে, বাসায় যাওয়ার পর এখন তরকারি দিয়ে সামনে খাইছে, তরকারি খাচ্ছে আর খুব প্রশংসা করতেছে, আজকে তরকারিতে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দুই তিনবার বলতে চাচ্ছি স্ত্রীর চেহারা কালো হচ্ছে, স্ত্রীর চেহারা কালো হচ্ছে। আরো একবার বলার পর স্ত্রী দিচ্ছে এক চক্কর মারা। এখন স্বামী তো অসন্তুষ্ট, যে হুজুর বললো স্ত্রীর প্রশংসা করছে, আজকে আমি স্ত্রীর প্রশংসা করলাম, আজকে যে মাইট খাইতে হচ্ছে। জিজ্ঞেস করে আমার মাল লেখা হলো, বুঝছি এই পাশের বাসাওয়ালার সাথে কোনো মনে হয় সম্পর্ক আছে, কারণ সবসময় তরকারি আমি পাকাই দিই, একদিন আমার প্রশংসা করো না। আজকে বাসায় তরকারি ছিল, ওদের বাসার থেকে এনে দিবি, আজকে খুব প্রশংসা করতে। প্রশংসা করতে নেই, সেটারও স্থানকাল পাত্র আছে, সেটারও স্থানকাল পাত্র আছে, ওই পাত্র খুঁজে না করলে হবে, কারণ তারা অল্পতে অনেক খুশি হয়। আল্লাহ তাআলা এমন ভাবে তাদের অধিকাংশ মহিলারাই অল্পতে অনেক খুশি হয়, তাদেরকে আসল দিনেই খুশি। এইগুলো দিক যদি যে কোনো স্বামী এইগুলো দিক দেখা ব্যতীত যদি আইনের আওতায় চলতে চায়, শুধু ভালো মন্দ দিক থেকে চলতে চায়, তাহলে কখনো তার সংসার সুন্দর হবে না, সুখময় হবে না, কারণ সে তো একজন মানুষ। আর দ্বিতীয় যে কথা বললাম যে যাদের মানুষের প্রশংসা করার যোগ্যতা থাকে না, মানুষকে ভালো বলতে জানে, ওই আমাদের শায়খই বলে যে এক দিদি খুব ভালো করে যত্ন সহকারে তরকারি পাকাইছে, তরকারি পাকানোর পর স্বামীর জিজ্ঞেস করে, স্বামী তো সবসময় ভুল করে, আজকে কম হয়েছে এটা বেশি, আজকে জিজ্ঞেস করে আজকে তরকারি কেমন হয়েছে, কারণ তো উচিত তো এই কথা যে খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু হয়েছে, এটা না বলে বলে যে আরেকটু লবণ হলে ভালো হতো না, ভালো বলার যোগ্যতা নাই, এখন বলে আরেকটু লবণ হলে ভালো হইতো না। অর্থাৎ স্ত্রী বা আমার অধীনস্থ যারা আছে এদেরকে যদি আমি প্রশংসা করে, এদেরকে যদি উৎসাহ দিয়ে যে এক মনে করে এদেরকে নিয়ে কি করবো কাজ করবো, এই যোগ্যতা নাই। এইগুলো দিক যদি একজন স্বামী একটা দাম্পত্য জীবন যদি লক্ষ্য করে চলতে পারে, তাহলে আল্লাহ তাআলা যে কোরআনে কারিমে বলেছেন যে কিছু দিক তোমার অপছন্দ হবে, কিছু দিক তুমি খারাপ দেখবে, কিন্তু অন্য অন্য দিকগুলো আল্লাহ তাআলা অনেক ভালো রেখে দিয়েছে তোমাকে। স্ত্রী দেখতে কালো কিন্তু বংশ ভালো, মন খুব ভালো, আত্মীয় স্বজনের সাথে খুব আন্তরিকতার সাথে মিলেমিশে চলে, একটা দিক ভালো আছে। স্ত্রী খুব সুন্দর কিন্তু বাপ মা ভাই বোন কারোর সাথে মিল নাই, কোনো আন্তরিকতা তার সাথে নাই, তাহলে লাভ হলো? যে কোনো একটা দিক দুর্বলতা থাকবেই মানুষের। আল্লাহ তাআলা যে আমাদের জন্য যা কিছু ফয়সালা করেছে, এই ফয়সালার মধ্যে কোনো না কোনো কল্যাণ আছে, এই বিশ্বাস, এই শিক্ষা আল্লাহ তাআলা এই আয়াত আমাদের দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারীমের এই শিক্ষা এর উপর আমল করবার তৌফিক দান করুক। আমরা এলান শুনেছি যে কোনো একটা কারণে আমাদের তফসিরটা শুক্রবারে নিয়ে আসা হয়েছে, কারণটা হলো আমার যে বিশ্বের যে শায়খ শায়খ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি যে খলিফা, বড় বুজুর্গ মানুষ, থাকেন মূলত সাউথ আফ্রিকায়, আমাদের মসজিদে দুই তিনবার আসেন, উনি এক এক মাসে এতেকাফ করেন, আমাদেরকে এক এক মাসে এতেকাফের জন্য বলেন যে এক এক মাসে এতেকাফ করবে, রমজানের রোজাটা যেন সুন্দর হয়। উনি এবার আমাদের দেশে এতেকাফ করতেন, দৌড় তোরাকখানার পাশে জামিয়া সুবহানিয়া 12 বিঘার উপরে একটা মসজিদ মাদ্রাসা আছে, ওই মসজিদে এতেকাফ হচ্ছে। আজকে থেকে শুরু হয়েছে বাংলাদেশে 2500 ব্যবস্থা, বিদেশি 732 মানুষের এতেকাফের ব্যবস্থা। যে জায়গা ওই জায়গা আমি যাওয়ার জন্য এই জায়গা থেকে আমি ছুটি নিয়েছি 20 রমজান পর্যন্ত, এই ইংরেজি মাসের 20 তারিখে আমার হুজুর আসবে, আর 20 রমজানে আমি আবার সুন্নাত এতেকাফের জন্য এই জায়গা চলে আসবো। এই মাঝখানে যে কয়টা শুক্রবার আছে, এই কয়টা শুক্রবারের তাফসিরটা শুধু আসরের পর হবে, কারণ আমি শুক্রবার জুমার নামাজের জন্য আসবো, আসরের পরে তাফসির করে রাত্রে তারাবি পড়ে ফলে ইনশাআল্লাহ আবার আমি ওই এতেকাফে চলে যাব। আমার বিশ্রামদিনে একেবারে চলে আসবে। এই যে কয়দিন আছে এই কয়দিনের জন্য আমাদের প্রাপ্তিটা আসরের পর হবে, যদিও তবলীগের আমলের সাথে কিন্তু তবলীগের আমলের এলান হয়েছে ভাই, আমরা যারা পারি অবশ্যই সবাইকে আবদার করবো রমজান মাস শুক্রবার দিন আসরের পর আমরা এদিকে সামান্য সময় থাকার চেষ্টা করবো। সাথে রমজান সংক্রান্ত জরুরি দু তিনটা মাসালা বলে দিই। এক নম্বর মাসালা হলো এখন মানুষের ডায়াবেটিস ইনসুলিন নিতে হবে। রমজান মাসে রোজা অবস্থায় ইনসুলিন নিলে রোজার কোনো ক্ষতি হবে না, আলোকের বুঝে মাতলা বলবে শুনবো। ইঞ্জেকশন নিলে রোজার ক্ষতি হয় না, সেলাইন নিলে রোজার ক্ষতি হয় না, ইনসুলিন নিলে রোজার ক্ষতি হয় না। তবে যদি সেলাইনটা গ্লুকোজ জাতীয় হয়, যেটা আমার শরীরের দুর্বলতাকে কেটে দিবে, দুর্বলতাকে সফল করে দেবে, এটা নিয়ে মাকরু, কিন্তু এগুলোর সাথে রোজার সম্পর্ক না, রোজা ভাঙবে না। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো শ্বাসকষ্টের জন্য ইনহেলার যে নেয় মানুষ, এইটা নিলে কিন্তু রোজা ভেঙে যায়, কারণ এটার মধ্যে ওষুধ আছে, এটা খাদ্য নালী দিয়ে সরাসরি পেটের মধ্যে চলে যায়। আর ইনসুলিনের মাধ্যমে সেলাইনের মাধ্যমে যে ওষুধটা যায় সেটা পেটে যায় না, সেটা রক্তে যায়, ত্বকে যায়, এটার সাথে রোজার সম্পর্ক না। কিন্তু খাদ্য নালী দিয়ে কোনো কিছু সামান্য একটু যদি গলার মধ্যে দিয়ে পেটে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। শ্বাসকষ্টের জন্য যে ইনহেলারটা নেওয়া হয়, ইনহেলারের মধ্যে ওষুধ থাকে। অনেকে বলে যে হুজুর অক্সিজেন, না, আমরা ছাত্র জীবনে এটাকে এদের উপর থেকে গবেষণা করে সুতি যে কোনো কাপড়ে যদি স্প্রে করা হয় এখন বেশ টাকা ভিজে গেল, একটু ওষুধ দেওয়া হয়। এই ওষুধটা থাকার কারণে যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় ইনহেলার নেয় তাহলে তার রোজা ভেঙে যাবে। এইগুলো আধুনিক মাসআলা। বাকি রোজা অবস্থায় টুথপেস্ট টুথব্রাশ ব্যবহার করা থেকে বিরত থাকা, তবে ভিজা ডাল তিতা ডাল এটা দিয়ে মেসওয়াক করাতে রোজা ভাঙবে না। নাকে কানে নাকে কোনো তরল ওষুধ দেওয়া যাবে না, এবং কানের পর্দা ভালো থাকলে তরল ওষুধ দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। চোখে যে কোনো ওষুধ দেওয়া যাবে, তো চোখে ওষুধ নেওয়ার কারণে যে গলায় তীব্রতা অনুভব হয় তারপরে চোখে ওষুধ নেওয়া যাবে, স্পষ্ট বলে রাখবো। চোখে ওষুধ নেওয়ার কারণে গলায় যদি তীব্রতা অনুভব হয় তারপরে চোখে ওষুধ নেওয়া যাবে, রোজা ভাঙবে না। কিন্তু নাকে বা গলায় কোনো তরল ওষুধ নেওয়া যাবে না, এই ওষুধগুলো সরাসরি পেটের মধ্যে চলে যায়। এবং কানের পর্দা যদি ভালো থাকে তাহলে যে কোনো ওষুধ নেওয়া যাবে, কানের পর্দা যদি ফাটা থাকে তাহলে তরল ওষুধ নেওয়া যাবে না। রোজা অবস্থায় জ্বর হলে সাপোজিটার ব্যবহার করা হয়, ডুস ব্যবহার করা হয়। সাপোজিটার বা ডুস ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। সামনের রাস্তা আর পিছনের রাস্তা, এই দুইটা রাস্তা দিয়ে সরাসরি কোনো কিছু ঢুকলেই রোজা ভেঙে যায়। সহজে একটা মূলনীতি বলে দিলাম, বাকি আলোচনা সামনে যেটা মনে আসে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের রোজার পরিপূর্ণ সওয়াব লাভ করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বী কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলিতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين جل شرد وجلده কবুল করে নেন আল্লাহ, আমাদের জীবনের সমস্ত নেক আমলকে কবুল করে নেন আল্লাহ। সামনের রোজা তারাবি এবং বাকি আমলগুলো সুন্দর মতো আপনারা সন্তুষ্টি মোতাবেক আদায় করবার তৌফিক দান করেন আল্লাহ। রোজাকে যে উদ্দেশ্যে দিয়েছেন রহমাত মাগফিরাত নাজাত, এ উদ্দেশ্য পরিপূর্ণ ভাবে লাভ করবার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের জন্য সুস্থতার ফয়সালা করে দেন, যারা অভাবে তাদের অভাবকে দূর করে দেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করবার ব্যবস্থা করে দেন আল্লাহ। অনেক মানুষ দাম্পত্য জীবনে অশান্তিতে জ্বলছে, অশান্তির আগুনে দাও দাও করে চলছে আল্লাহ। আজকের আয়াতে যে দাম্পত্য জীবনের যে দিকগুলো বলা হলো এগুলো দিক অনুসরণ করে দাম্পত্য জীবনকে সুখময় করবার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সকলের সংসারকে সুন্দর করে দেন, সকলের পরিবারকে ইসলামী পরিবার হিসেবে কবুল করে নেন আল্লাহ। দুনিয়াতে পড়তে এসেছি আল্লাহ, বড় হওয়ার পিছনে যে বাপ মার অক্লান্ত পরিশ্রম হার ভাঙা কষ্ট যে করেছিল বাপ আল্লাহ, অনেকে তো বাপ মাকে হারিয়েছে আল্লাহ। রমজানের উদ্দেশ্যে আপনি তো অনেক মানুষকে মাফ করে দিয়েছেন আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন আল্লাহ, তাদের কবরে আজাবকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন, ইয়া আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ বাপ মা থাকতে বাপ মার কদর বুঝি নাই, ইয়া আল্লাহ বাপ মা চলে যাওয়ার পরে সন্তান এখন বাপ মার কদর বোঝে, ইয়া আল্লাহ দুনিয়াতে থাকলে তো এখন ইফতারের সামনে দেওয়া যাইত, ইয়া আল্লাহ দুনিয়ার হাতিয়ে দিয়ে তো বাপ মাকে খুশি করা যাইত, ইয়া আল্লাহ বাপ মা অন্ধকার কবরে বসে বসে আমাদের নেকামলের দিকে এতিমের মতো তাকিয়ে রয়েছে, ইয়া আল্লাহ সে সমস্ত বাপ মার জন্য আপনি জান্নাতের উচ্চ মর্যাদার ফয়সালা করে দেয়, ইয়া আল্লাহ আমাদের এই দোয়ার অধীনে করে আমাদের বাপ মাকে মাফ করে দেয়, ইয়া আল্লাহ হাদিস শরীফে ইরশাদ করেছে আপনার হাবিব সন্তান যখন বাপ মার জন্য দোয়া করে সেই দোয়া ফেরত দিতে আপনার লজ্জাবোধ হয়, ইয়া আল্লাহ আমাদের দোয়াকে আমাদের আব্বা আম্মার জন্য কবুল করে নে, ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মার জন্য কবুল করে নে, ইয়া আল্লাহ আমাদের সন্তানদের জন্য আমাদের দোয়াকে কবুল করে নে, ইয়া আল্লাহ আমাদের যারা আব্বা আম্মা জীবিত আছে সে সমস্ত বাপ মার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করে, ইয়া আল্লাহ আমাদের এবং আমাদের আব্বা আম্মার হায়াতে বরকত দান করেন, নেকামলে বরকত দান করেন, সুস্থতায় বরকত দান করেন, সমস্ত রকম পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি দান করেন, ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জতওয়ালা জিন্দেগী সম্মানের জীবন যাপন লাভ করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ এই সামান্য সময় আপনার ঘরে বসে কোরআনে কারীমের সম্পর্কের মাধ্যমে যে সময়টুকু ব্যয় করলাম এই সময়টুকু আপনি কবুল করে নেন, ইয়া আল্লাহ এগুলো রচনা করে আমাদের বাকি সময়ে বরকত দান করেন, ইয়া আল্লাহ এই কোরআনের তাৎপর্য বুঝে এগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নেন, ইয়া আল্লাহ ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে দিতে পারি, ইয়া আল্লাহ জান্নাতি বান্দা হয়ে যেন আপনার সামনে হাজির হতে পারে সেই তৌফিক দান করুন, ইয়া আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে দুর্ঘটনার মৃত্যু থেকে রোগে ভুগে ভুগে মৃত্যু থেকে আমাদের সকলকে মুক্তি দান করে, ইয়া আল্লাহ যতদিন দুনিয়াতে রাখেন সুস্থ শরীরে সবল দেহে নিজের কাজ নিজে করে যেতে পারে সেই তৌফিক দান করিয়ে, ইয়া আল্লাহ ঈমানের সাথে মৃত্যুর ফয়সালা করে দিয়ে, ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নে, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.